Hey, you know what? Kumarov is like crazy for you. I never told you. Babile, kahile kale kosto hobo. Ha! Yeah. To nali tikili, jebe thu dekhili. Dhire dhire prema sikhili. Mo laptop pao phone re to photo rakhili. Dino rati otta vali lakhili. Oriya, to sail mate kala baiya. Oriya, suno na to pai mo deva. Broke the law in the middle of the row, I took the low just to see a mole. Yeah. De motte dhara tu jaruri patti ungil rahi kashta karu hou dhuri matti jajabar manna mora uri bule pur pur pur pur pur sundar jara sandhana re ate thilli ette du dekha hellu ghanti dellu star hella kahani megar taku chappi de kehi no paro. Tomo right gallery dimple, our left gallery prono. Infection my science go chicky out carono. Molla tome kono more cream board chalk out to vitamin. What I really mean, everything I have never seen. A door or a gate, a sucha kirani, wakya basna charu jamu toparu ni re jani. Tomo sundar jare muni jaku slender kali. Slender. Jibu jadi chal, sata pada boli. Titanic khoj mari ba hato dita koli. Jao wana re kuko hare bali upre basi ba. Prema onko kasi ba. Tu dhari bu hato ku, mu dhari bi onta. Boli jiba ghar bhar 6-7 ghanta. Konko uchu kemti jiba bike re na car re. Ama pakre paisa uchi khali dabu pyar re. Sabu dino tu uthibe toka. Dhala nali keti rose. Muki karibi pura bagi chatu mari bu post. Amar kona chi bhai. Prema re di paisa gala. Jao. Jao. কলারে মতে ঘাইল তোমার গোটে স্মাইল দেখিবি বলি আউচি আউ রই যাউচি কলেজ আসুচি তোম পাই পড়ারে মন নাই মুহূর্ত তোম চাই রোমান্টিক গীত গাউচি মু ডায়েরি লিখি লিখি ডায়েরি ভরি দিলি কাঠ বাড় ঘাড়ি দিলি তো নারে ফিল করি তোতে মোর হৃদয়রে জানি গলি ওড়িশার গাঁ গাঁরে বাহেবি সারা আউ কিছু নাই চারা ইন্ডিয়ারে খরা শোড়া লোক সংখ্যা ভরা হনিমুন্ডে যিবা আমি সুইজরল্যান্ড ঠান্ডা জায়গা টিকে এসব পাই ভল নাই কি বুঝুতেবে ও প্রিয়া তো বিনা সুনা দুনিয়া দয়া দয়া টোকা সঙ্গে বুলুতা ঝুলুতা অটোরে যাই যাই ঝাড়নাড় হো মু থাউ থাউ দেখ মোর লাইফ ফিউচার রাইট মোর রাস্তারে চালুচি ছটা ধরি আই এম সরি মু অছি পরা আহাকি হস বস যিবা এই দেখি কি কালে কষ্ট হব।